الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب، قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون، لا تعتذروا قد كفرتم بعد إيمانكم، إن نعفو عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين. মানুষ যদি মুসলমান থাকে কিন্তু কিছু কাজ যদি করে তাহলে সে ইসলামের ভিতরে থাকে না, ইসলাম থেকে বেরিয়ে যায়, মুশরিক হয়। কয়েকটি কাজ যেসব কাজ করবে মানুষ ইসলামের ভিতরে থাকে না, তা থেকে কয়েকটি কাজ সম্পর্কে আজকে আলোচনা করা হবে। প্রথমেই আমরা জানি আল্লাহর সাথে শিরিক। শিরিক করলে মানুষ মুসলমান থাকে না, কাফের হয়ে মুর্তাদ হয়। এই শিরক ছোট শিরক হতে পারে বা বড় শিরক। বড় শিরক হলে কাফের মুর্তাদ, ছোট শিরক হলে কাফের হয় না কিন্তু মহাপাপী। বড় শিরক সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, ইন্ন আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুন যালিকা লিমান ইশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ শিরক গুনাহ মাফ করেন। শিরক চেয়ে কম মানের গুনাহ আল্লাহ যার জন্য চান তাকে মাফ করেন। যে আল্লাহর সাথে শিরিক করল সে পথভ্রষ্ট হয়ে অনেক দূরে চলে গেল। যে শিরিক করল সে আল্লাহর উপর মহা অপবাদ দিল। অন্যত্র রব্বুল আলামিন বলছেন সূরা মায়দার 72 নম্বর আয়াত, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্না আল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারিয়াম وقال المسيح يا بني اسرائيل اعبدوا الله ربي وربكم انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه ومأواه النار وما للظالمين من انصار। নিশ্চয় তারা কাফির হয়েছে যারা বলল মসীহ ইবনে মরিয়ম হচ্ছেন আল্লাহ। নাউযু বিল্লাহ, ان الله هو المسيح ابن مريم। ওরা কারা? কত তো খ্রিস্টান। খ্রিস্টানদের মধ্যে কেউ কেউ বলে যে ওই আয়াত আল্লাহ বলেছেন মসীহ ইবনে মরিয়ম ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ। ان الله هو المسيح ابن مريم। অথচ মসীহ ঈসা আলাইহিস সালাম যে বলেছেন ইয়া বনী ইসরাঈল উ'বুদুল্লাহ রব্বী ওয়া রব্বকুম, তোমরা ইবাদত করো আল্লাহ যিনি হলেন আমার রব আর তোমাদের রব। আর আমাদের রব কে? আল্লাহ। আমার রব আল্লাহ, আপনার রব আল্লাহ, সবার বিষয় আছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একটু ব্যতিক্রম থাকে তাহলে আমরা মুসলমান না। ভালো করে বিশ্বাস হতে হবে আল্লাহ আমাদের রব, আল্লাহ ছাড়া আর কেউ আমাদের রব না। মসীহ ইবনে মরিয়ম আলাইহিস সালাম বললেন ওয়া ক্বালাল মসীহ ইয়া বনী ইসরাঈল উ'বুদুল্লাহ রব্বী ওয়া রব্বকুম, হে বনী ইসরাঈলের লোকজন তোমরা ইবাদত করো আল্লাহ যিনি আমার রব এবং তোমাদের রব। ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় বলেননি তোমরা আমার ইবাদত করো, নাউযু বিল্লাহ। অথবা কোন জায়গায় বলেননি আমি হচ্ছি আল্লাহ, নাউযু বিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় বলেননি আমি হচ্ছি আল্লাহর বেটা, ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় বলেননি আমি তিনজনের একজন, তিনি বলেছেন আমি আল্লাহর বান্দা। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا. عيسى عليه السلام قال إني الله بندا الله আমাকে কিতাব দিয়েছেন আর নবী বানিয়েছেন, এই হচ্ছে عيسى عليه السلام এর পক্ষ। কিন্তু তারা পরবর্তীতে তারা বলল ঈসা আলাইহিস সালাম আল্লাহ, আর না হয় বলে আল্লাহর ছেলে, আর না হয় বলে আল্লাহ তিনজনের একজন, অর্থাৎ আল্লাহ আর ঈসা আলাইহিস সালাম আর জিব্রিল আলাইহিস সালাম এই তিনজনের একজন, আর তিনজনের মিলে তিন না বরং এক, নাউজুবিল্লাহ। এই দৃষ্টিতে তিনজনের মধ্যে তিন না দেবে এক, তাহলে তার কি হচ্ছে নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তখন হারাম আল্লাহ আলাইহি জান্নাত, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে যে আল্লাহর সাথে শিরিক করবে বড় শিরিক, তার জন্য জান্নাত হারাম। এই যে শিরিক, লোকটি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মন্দিরে গিয়ে ভক্তি নিবেদন করে, প্রণাম করে, মন্দিরে গিয়ে দেবীর সামনে দেবতার সামনে এরকম ভক্তি নিবেদন, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করল কিনা? শিরিক করল, সন্দেহ নাই। কেউ যদি মসজিদে যায়, আবার মন্দিরেও যায়, গির্জায়ও যায়, সবাইকে খুশ করে, তাহলে সে কি মুসলমান? সে মুশরিক। আচ্ছা, এক্ষেত্রে কোন সন্দেহ নেই। তাহলে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে এবাদতে অন্য কাউকে, অথবা পীরের সামনে সেজদা করে, তাহলে এটা কি শিরিক? ছোট শিরিক না বড় শিরিক? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নামাজ পড়া যথেষ্ট না, আকীদা ঠিক নাই, ইবাদত নষ্ট, আকীদা ঠিক নাই, আপনি মুসলমান না। যদি এরকম আকীদা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে আরেকজন কি শরীক, فقد حرم الله عليه الجنة, তার জন্য অথবা তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, ও কখনো জান্নাতে যেতে পারবে না যেহেতু সে মুশরিক। ومأواه النار, আর তার ঠিকানা হলো জাহান্নাম। وما للظالمين من أنصار, জালিমদের কোনো সহযোগী নেই, সাহায্য করে নেই। এর একটি উদাহরণ, আল্লাহ ছাড়া অন্যের জন্য দোয়াই করা, অন্যের উদ্দেশ্যে দোয়াই করা, আর যাবহু লিগাইরিল্লাহ, এটা বড় শিরিক। কোন কবরে গিয়ে উরুস পান মানার বা উরুস পালনের উদ্দেশ্যে বাবাকে খুশি করার জন্য, কবরওয়ালাকে খুশি করার জন্য, অবস্থ ব্যক্তিকে খুশি করার জন্য কথিত ওলি, চাই আল্লাহর ওলি হোক চাই শয়তানের ওলি, ওকে খুশি করার জন্য সে মৃত কবরস্থ আছে, ওখানে গিয়ে জন্তু জবাই করল, এটা কি হচ্ছে শিব? ছোট শিব না বড় শিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ লানত হোক ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করে, জবাইউল্লাহর জন্য জবাই, নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা যদি জবাই করে কবরের উদ্দেশ্যে শির, জিনের জন্য শির অনেক আছে। কবির আছে মোল্লা, বাজ্যত মোল্লা, কিন্তু আসলে সেই জাদু কর যেসব কারণে মানুষ মৃত্যুদ হয়ে যায়, এর মধ্য থেকে প্রথম কারণই হচ্ছে শিরক। আর এর সাথে কুফরি, বড় কুফরি। কুফরি সে মুসলমান, বাজ্যত মুসলমান, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে কোরআন মানি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, বলে তিনি নবী কিন্তু সর্বশেষ নবী না। যেভাবে বাংলাদেশে একটি দল আছে কিন্তু তা কাদিয়ানি আছে কিনা, ওরা সবাই কাফের, আপনার আকীদা কি? সবার আকীদা ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তারপরে আর কোন নবী আসবেন না কিয়ামত পর্যন্ত। ঈসা আলাইহিসসালাম আসবেন, তিনি নবী হয়ে আলাদা স্পেশাল নবী হয়ে আসবেন না, তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিধানই জারি করবেন। কিয়ামত পর্যন্ত আলাদা কোন নবী আসবেন না। তাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো। এই দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার সাথে জড়িত, ওইভাবে আমার নবুয়তের সীমা, আমার রিসালাতের সীমা একটা আরেকটার সাথে এরকম জড়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সীমা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, তারপরেই হবে কিয়ামত। অতএব আর কোন নবী আসতে পারেন না, চাই কাদিয়ানি ভণ্ড নবী হোক অথবা অন্য কেউ হোক। কেউ যদি বর্তমানে দাবি করে আমি নবী, তাহলে সে হচ্ছে ভণ্ড শয়তান, ওকে হত্যা করা ফরজ ইসলামিক রাষ্ট্র। তাহলে আমাদের নবী সর্বশেষ নবী, কারণ অনেক মুসলমান আছে তারা মনে করে না কাদিয়ানি ভালো, তারা অনুবাদ করে। আবার অনেক মুসলমান আছে তারা পার্থক্য করে না, বলে ইহুদি একটা ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, সবাই ঠিক আছে। এরকম যদি কারো আকীদা হয় সে কিনা মুসলমান না, সে কার? তাই মুসলমান যারা বুঝে না এদেরকে বুঝানোর দরকার। ইসলাম যেসব কারণ নষ্ট হয় এর একটি কারণ হচ্ছে আরেকটি, এটাও শিরিক। সে বলে আল্লাহ পর্যন্ত আমি পৌঁছাতে পারবো না যদি একে না ধরি। এই ব্যক্তি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, তাহলে বোঝা গেল আল্লাহ এই ব্যক্তির মুখা ব্যক্তি, আল্লাহ কি কারণ মুখা ব্যক্তি, আল্লাহ কি আরেকজনের ঠিকা আরেকজন না হলে আল্লাহ কি চলতে পারবে না, আল্লাহ কি জিব্রিলের মুখা ব্যক্তি, আল্লাহ কি মালাকুল মৌতের মুখা ব্যক্তি, আল্লাহ কি মালিকের মুখা ব্যক্তি, আল্লাহ কি রিজওয়ানের মুখা ব্যক্তি, আল্লাহ কি মালাকুল মৌতের মুখা ব্যক্তি, আল্লাহ কি আসির মুখা ব্যক্তি, আল্লাহ কি কুদসির মুখা ব্যক্তি, আল্লাহ কি সাত আকাশের মুখা ব্যক্তি, আল্লাহ কি সাত জমিনের মুখা ব্যক্তি, আল্লাহ কারো মুখা ব্যক্তি না, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখা ব্যক্তি। আকীদা ঠিক আছে, কুল হুয়া আল্লাহ লম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমাদের আল্লাহ কেমন করবে? এই যে একটা সিঁড়ি, অনেকে বলে একে যদি না ধরি তাহলে আমি আল্লাহকে পাব না। এইটা আগের জমানায় মুশরিকরা এরকমই বলত। সূরা জুমার 3 নম্বর আয়াত তারা বলত, والذين اتخذوا من دونه اولياء ما نعبدهم الا ليقربونا الى الله زلفى যারা আল্লাহ ছাড়া অন্যকে ওলি হিসেবে মেনেছে, কুরবান করেছে, তারা বলে আমরা এদের ইবাদত করি এজন্য যেন ওরা আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। তাহলে ওরা সরাসরি মুশরিকরা এদের পূজা করে না, কার পূজা করে? আসলে তাদের প্রথম হতে উদ্দেশ্য কে? আল্লাহ। কিন্তু এদের পূজা করে কেন? যেন এরা আল্লাহ পর্যন্ত তাদেরকে পৌঁছায়। তাহলে বর্তমান জমানায় যারা কবর পূজা করে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন এইসব কবরের কেন পূজা করবো, যারা পীর পূজা করে তাদেরকে জিজ্ঞেস করেন আপনি পীর ধরলেন কেন, পীর পূজা করলেন কেন, তখন তারা বলবে এদের ছাড়া আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। তাহলে ওই আগের জমানার মুশরিকের কথা আর বর্তমান জমানার মুশরিকের কথা এক ধরনা? ভালো করে বুঝবেন, তাহলে পীর ধরা কি পীর ধরার প্রয়োজন আছে? পীর কি করবে? নবীর তরিকা মানে না আমার বলেন কি হচ্ছে নিখুঁত দিন, যার মধ্যে কোন খুব নেই। তাহলে আল্লাহর যে দিন, এই দিনে আল্লাহ ছাড়া আর কাউকে যদি মানেন রব হিসাবে তাহলে আপনি কি থাকলেন না? মুসলমান থাকলেন না, মুওয়াহিদ মুমিন থাকলেন না, আপনি হয়ে গেছেন মুশরিক। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইয়ুতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। যেসব কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, মুর্তদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, তার একটা কারণ হলো মুশরিকদেরকে সে কাফের বলে না, অথবা সন্দেহ পোষণ করে ওদেরকে কিরকম মুশরিক করব। কোরআন সুন্নাহর দৃষ্টিতে যার ব্যাপারটি পরিষ্কার সে মুশরিক, এক্ষেত্রে সন্দেহ পোষণ করো কুফর। আপনি আল্লাহ জেনে বিরত থাকতে পারবেন না, একটা কাফের আপনি জানেন ও কার জানেন না মুশরিক, আপনি যদি বলেন না তার মধ্যে কিছু আছে তাহলে এই অবস্থায় কিরকম আপনি মুসলমান হবেন? সে কি করে, কি আছে তার কাছে? কিছুই নাই। কিন্তু তারা বলে না কিছু আছে, কি কি কিছু আছে? তাহলে কাফিরদের ক্ষেত্রে সন্দেহ পোষণ করা সে হয়তো মুসলমান এরকম, তাহলে এটা কি হবে? কুফরি। আপনি দিন থেকে খারিজ। আরেকটি কারণ হল যদি কেউ বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত শরীয়ত, তিনি যেসব যে বিধান নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এই বিধান থেকে অন্য বিধান ভালো, কারণ মার্ক্সের বিধান ভালো, লেনিনের বিধান ভালো, অথবা মানব রচিত বিধান ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান থেকে, তাহলে সে কি কাফের? কথা বলছেন সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ বিধান ওই বিধান যে বিধান নিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনি যদি না থাকেন আপনি যদি 10 কোটি বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, বুঝছেন, দশপুটিবার বলছেন আর এক মুসলিম ঠিকই ঠিকই না, এরকম যেরকম বাংলাদেশে করে বেদান্ত টিকা, আপনি মুসলমান হবেন? আপনি মুসলমান না? হজ প্রতি বছর, হজ প্রতি বছর, উমরা সরকারি পুশ পেয়েছে, হয়তো বড় মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হজ ছাড়েন, উমরা ছাড়েন, কিন্তু আগে তার এটা চলে না, আল্লাহ নবীর বিধান বর্তমান জমানায় চলে না, মানব রচিত বিধান চলতে হবে। তাহলে এটা কি মুসলমান নাকি আগে আকিদা আপনাদের ঠিক আছে নাকি? কেউ তো সবাই তো বলুন নাকি আগে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সবাই বলতে হবে, কেউ যদি কারো যদি বিশ্বাস হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে এসছেন এই বিধান থেকে কার বাচ্চার বিধান ভালো, লেনিনের বিধান ভালো অথবা মানব প্রচিত বিধান ভালো, তাহলে সে মুসলিম নাকি আগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা কিছু নিয়ে এসছেন কোন একটা ব্যাপারে সে যদি ওকে খারাপ পায়, খারাপ পায় তাহলে সে কাফির, খারাপ। من ابغض شيئا مما جاء به الرسول صلى الله عليه وسلم ولو عمل به لكفر النبي سنة قطر كاش করে কিন্তু ভালো পায় মসজিদে যায় নামাজ পড়ে কি করব যদি নামাজ না পড়ি তাহলে আর শুনে খারাপ হ্যাঁ আর অন্তর খারাপ হয়ে গেছে এজন্য যায় তাহলে আমরা মুসলমানরা কে আদর ভালো করে বুঝতে হবে যেমন দাড়ি, দাড়ি সে রেখেছে কিন্তু খারাপ পায়, রেখেছে এমনি রেখেছে, কারণ বলেছেন কাজ করলো কিন্তু খারাপ পায়, সে কি একজন মানুষ দাড়ি রাখে না এটা হচ্ছে একটা কাজ, আর আরেকজন খারাপ পায় এটা কি বেশ তোমার না? আবার যদি সামনে যদি আবার এরকম হাসি ঠাট্টা করে তাহলে কি হবে? তু গুজা ওয়াসুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইফ ওয়াদ নিসবাত তুরা, এমনি বলে দিয়েছে নবী প্রেমিক প্রেমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী সুন্নতের সুন্নত কি? সে মন থেকে মানছে না, এমনি ভাবে আমার আমল করছে, সোনার পরে বটে কিন্তু সোনাদকে ভালো পায় না, আদান দেয় বটে আদানকে ভালো পায় না, হজ করে বটে হজকে ভালো পায় না, সিয়াম রাখে বটে কিন্তু সিয়ামকে ভালো পায় না, জাকাত দেয় বটে জাকাতকে ভালো পায় না, ভালো করে কি করবো? ঠেকা বলে দিচ্ছি মুসলমান থেকে আদর আরেকটা কিরকম হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত রসুল করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব বিধান নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তার থেকে কোন একটা বিধান নিয়ে কোন সুন্নত নিয়ে যদি হাসি ঠাট্টা করে বিদ্রুপ করে তাহলে সে ইসলামের ভিতরে থাকে না, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। যদি নবীর সুন্নত নিয়ে নবী যেসব বিধান নিয়ে এসছেন স্পষ্ট ওগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে কি? তাহলে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সরাসরি নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে তাহলে সে মুসলমান হবে নাকি? সন্দেহ আছে? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ পায় বলে কিছু উল্লেখ করে, কথিত ব্লগে লিখে, সে কি কাজ? মুদ্দত যদি আল্লাহর কালামকে নিয়ে হাসি ঠাট্টা করে সে কাজ, যদি আল্লাহ সম্পর্কে খারাপ কটুক্তি করে সে কাজ মুদ্দত। নাম যদিও হয় আব্দুল্লাহ, নাম যদিও হয় আব্দুল করিম, অথবা নাম যদিও হয় অমুক আর তমুক মুসলমানের না, কিন্তু আল্লাহর সামনে এরকম বেয়াদবি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এরকম বেয়াদবি করে, সে মুসলমান না, সে কাফের। সূরা তওবা 65 নম্বর আয়াত আগে আপনাদের সামনে পেশ করেছিলাম, আল্লাহ বলেন ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين. আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন তখন তারা বলবে আমরা তো একটু হাসি ঠাট্টা করেছিলাম, মজাক করেছি, খেলতামাশা করেছি। কাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে? আল্লাহর নবীকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, নবী করিম সাহাবাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, আল্লাহর দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, করা হচ্ছে মুনাফিক, কারণ মুনাফিক তো মুসলমান না। এমনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর কালিমা মুহাম্মদ রাসূলুল্লাহ, এমনি বলে কিন্তু মনে বিশ্বাস নেই, আসে নামাজ পড়ে কিন্তু মনে আল্লাহর বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, নবী করিম সাল্লাল্লাহু প্রতি বিশ্বাস নেই, আল্লাহ বলেন। তারা যখন বললো আমরা এমনি একটু আলোচনা পর্যালোচনা করছি না, একটু খেলতামাশা করছি না, আল্লাহ বলেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি তাদেরকে জিজ্ঞেস করুন قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون তোমরা কি আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, তার নির্দেশনা বলে ঠাট্টা বিদ্রুপ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো? তাহলে কি বোঝা গেল? আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে সে মুসলমান না কাফের? আল্লাহর কোন নিদর্শন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে মুসলমান না কাফের? যদি কাবাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কাফের, মিনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কাফের, আরাফাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কাফের, আচ্ছা সফা মারওয়াকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে কাফের, কারণ এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন, আল্লাহর কোন নিদর্শন নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে ও হচ্ছে কাফের মুরতাদ। এই যে মুরতাদ আর এই যে কাফের, এ সম্পর্কে সন্দেহ মোচন করা এটাও হচ্ছে কুফরি। কিন্তু কেউ যদি বাস্তবিক তোমাদের জালে পড়ে যায় আর সত্যিকারের তওবা করে না, তাহলে আমি তাদেরকে মাফ করব। আল্লাহ বলেছে যদি কেউ এরকম ওরা বুঝে নিয়মে বলে দিয়েছে তারা ওদেরকে কি না, কিন্তু তোমাদের মতো যারা কাফের বাস্তবেই অমুক আর তমুক যারা এখন জড় হয়েছে কথিত শাহবাগে, যেসব নাস্তিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ঠাক্কা বিদ্রুপ করেছে, নবীকে নিয়ে বিভিন্ন করেছে, বাংলার মুসলমান কোন জায়গায় আছে? আবার এরকম বড় লোকজন তাদের সহযোগিতা করে ইসলাম ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে মুশরিকদেরকে নাস্তিকদেরকে সাহায্য করা, যারা মুশরিকদেরকে সাহায্য করে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে, তারও কাফিরা, তারও ভালো করে বুঝবেন, যারা নাস্তিকদের সহযোগিতা করে মুদাহালাতুল মুশরিকিন ওয়া মুহাওয়ালাতুহুম আলাল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে যারা নাস্তিকদের সহযোগিতা করে তারও কাফির, তারও হুজুর। অতএব মুসলমান হলে ফিরে এসো আল্লাহর পথে, মুসলমান হলে আল্লাহর দিনের দিকে চলে এসো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ هَيْ مَنْ دَرُمْ لَا تَتَّخِذُ الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ تُمْرَى الْيَهُودِي نَصَرَى دَرْكِ وَلِي بَنَوْنَا بَنْدُو بَنَوْنَا وَبِي الْمَوَقْ بَنَوْنَا دُوست بَنَوْنَا بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَنَوْنَا وَرَا اَيْدُنَا اَيْدُنَا الْبَنْدُو তাহলে যে নাস্তিক, নাস্তিকেরা একটা আরেকটার বন্ধু, নাস্তিকদেরকে যারা সহযোগিতা করে ওরা হচ্ছে একটা আরেকটার বন্ধু। কিন্তু তুমিও যদি দূর থেকে বলো না এই সময় তাদের সাথে আমি থাকব, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে কেউ যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে সেও তাদের স্পষ্ট কিনা। তাহলে নাস্তিকদেরকে যারা ভালো পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহর কালামের বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, কাবাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কথা বলেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কথা বলেছে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, নেক রূপদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। ওরা মুসলমান না কাফের? এত ছোট্ট তুমি বলো না, ওরা এরকম বলেনি, তাদের সাহায্য সহযোগিতা করছ, তাহলে তুমিও হচ্ছ তাদেরই একজন। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে থেকে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তার হচ্ছে তারই। এই জন্য বর্তমান জমানায় এই সময়ে আমরা ইমানের পরীক্ষায় পড়েছি, ইমানই ইমানের হালতে টিকে থাকা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। গোষ্ঠী বড়, দল বড়, কথিত ধর্মনিরপেক্ষতাবাদ বড়, কথিত নাস্তিক্যবাদ বড়, না আল্লাহ বড়, এই সপ্তন্ত্র মন্ত্র বড়, না আল্লাহর কালাম বড়, এই সপ্তন্ত্র মন্ত্র বড়, না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এরকম হয়, যদি আমরা বলি আল্লাহ রাসূল সমালোচনার উদ্দে, আল্লাহ সমালোচনার উদ্দে আমাদের যদি আকীদা থাকে আল্লাহর কালাম সমালোচনার উদ্দে, তাহলে যারা আল্লাহর কালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, যারা আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, যারা আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তাদের সাথে আমাদের কোন সম্পর্ক হতে পারে না। যদি সম্পর্ক হয় তাহলে আমিও মুসলমান থাকলাম না। তাই এই আহ্বান প্রত্যেক মুসলমানের জন্য, কোন দলের দিকে, দলের জন্য দলের দিকে আমরা আহ্বান জানাচ্ছি না, কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান জানাচ্ছি। বর্তমান জমানায় যারা হকপন্থী, যাদের মধ্যে ইমান আছে, ওরা সবাই এই একই প্ল্যাটফর্মে জড়ো হয়ে গেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মুসলমানরা যারা যাচাই করতে পারছেন তারা সবাই একই প্ল্যাটফর্মে জড়ো হয়ে গেছেন। আজকে আমি বাংলাদেশের স্বনামধন্য আলেমে দিন দীনে মুজাহিদ ডক্টর আসাদুল্লাহ আল-হারি তারও বক্তব্য শুনেছি, তিনি বলেছেন এই মুহূর্তে বাংলাদেশের সকল উলামা যে যে মতবাদ মতাদর্শেরই থাকুক না কেন, সকল উলামাদেরকে এক হয়ে যাওয়া ফরজ, এক হয়ে যাওয়া উচিত। আর যদি কোন আলিমকে পকড়াও করে, কালকে আরেক আলিমকে পকড়াও করবে, এরকম করে করে আলিমদেরকে নিশ্চিন্ত করার পরে আল্লাহ দিন কেউ রাখবে না, হাততালি দিবে না, হাততালি দিবে না। তুমি আল্লাহকে ভয় করো, যদি তোমার মধ্যে ইসলাম থাকে তাহলে খবরটা আল্লাহর দিকে রুজু করো। বর্তমানে চলে আসেন আহ্বান, ইসলাম কি গেল আহ্বান, বর্তমানে যে আহ্বান হচ্ছে এটা হচ্ছে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান, বর্তমানে যে আহ্বান এটা হচ্ছে আল্লাহ রসুলের দিকে আহ্বান। অতএব মন মরে যেন বিন্দু মাত্র ত্রুটি না থাকে, মনে যেন বিন্দু মাত্র সন্দেহ না থাকে আল্লাহ রসুলের ক্ষেত্রে, মনে যেন বিন্দু মাত্র সন্দেহ না থাকে উলামাদের ক্ষেত্রে। কারণ উলামা যদি না থাকেন তাহলে আল্লাহর দিন এই দুনিয়াতে বাকি থাকতে পারে না। গোষ্ঠীর লড়াই ছেড়ে দিন, দলের লড়াই ছেড়ে দিন, কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে চলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের আগে কোন কিছুকে অগ্রগণ্য করো না, সবার আগে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রাখো। আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে সবার আগে রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই আমরা সবাই যে যেরকম পারি ওইরকম আল্লাহর দিনের পথে আহ্বান জানাই, দোয়া করি, নিজের আমলের ইসলাহ করি, আর নাস্তিকবাদের বিরুদ্ধে যে যা করার তাই করি, যতটুকু পারি নিজ সামর্থ্য মোতাবেক বাংলার মুসলমানকে সকলকে একই প্ল্যাটফর্মে জড়ো হয়ে নাস্তিকবাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আপনারা সবাই আহ্বান জানাই। আর আমি এমনি বসে আছি মসজিদের গুণা বসে, এমতে আজকে কালিম সাহেব বলছেন শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা বলেছে, এটা যদি শোনা ইমানের পরীক্ষা আমরা পড়েছি, নবীর ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এইসব নাস্তিকদের সাথে কথিত কাদিয়ানিরও সামিল হয়ে গেছে। এই জন্যই আগেই বলেছি, যারা নবীকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানবে না ওরা কাফের। তাই করতে বলছি কাদিয়ানিরা কাফের, প্রত্যেক মুসলমানকে বিশ্বাস করা দরকার কাদিয়ানি কাফের, নমাজ পড়লেও কাফের, হজ করলেও কাফের। কারণ বাংলাদেশ তো এই পার্থক্য নেই, পাসপোর্ট নিয়ে আসতে পারে কাদিয়ানি, আপনি কি তাকে মুসলমান বলবেন? সেটি কাফের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমি এই কয়েকটি কারণে আজকের এই দর্শে পড়লাম, আজকে আমি আর দীর্ঘ করছি না, আলোচনা এখানে থাকলাম, ইনশাআল্লাহ আগামী দর্শে আরো বলব। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান, আল্লাহ আমাদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে রাখার তৌফিক দাও, তোমার দিনকে সবার আগে রাখার তৌফিক দাও, তোমাকে সবার আগে রাখার তৌফিক দাও, আল্লাহ আমাদের ঈমান মজবুত করে দাও, আল্লাহ আমাদের ঈমান মজবুত করে দাও, আল্লাহ আমাদের ঈমান মজবুত করে দাও, বাংলাদেশের মুসলমানদেরকে সবাইকে এক করো, সবাইকে হকের পথে নিয়ে আসো, কোরআন সুন্নাহ মোতাবেক সবাইকে চলার তৌফিক দাও, সমস্ত উলামাদেরকে এক হয়ে নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও, বাংলার সমস্ত মুসলমানদেরকে নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও, আল্লাহ নাস্তিকদের বিরুদ্ধে জিহাদে নামার তৌফিক দাও, মুসলমানদের ঈমান আমাদের তুমি হেফাজত করো, আমাদের হেফাজত করো, আমাদের জানমালের হেফাজত করো, কাফের কুফফারদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো, ইসলামের হেফাজত করো, তোমার দ্বীনের হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের তোমার দিনের জন্য কবুল করে না। আল্লাহ যারা মজলুম আছে আল্লাহ মজলুমদেরকে উদ্ধার করো, আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, আল্লাহ জালিমদেরকে পকড়াও করো। আল্লাহ এইসব জালিম যারা যারা সরাসরি জানে আর যারা সহযোগী জানে আল্লাহ সবাইকে তুমি পকড়াও করো, আল্লাহ তোমার সন্ন্যতাদের উপর চাপিয়ে দাও, আল্লাহ তোমার সন্ন্যতাদের উপর চাপিয়ে দাও, আল্লাহ তোমার সন্ন্যতাদের উপর চাপিয়ে দাও, দুনিয়া মুসলিম মুসলমানদেরকে সাহায্য করো, জালিমদেরকে পকড়াও করো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.